ও মাঝি পাল তুলে দে নাই যাব সোনার গায়ে রওজা মদিনা রওজা মদিনা সালাম দে রে নবীর নামে আজ এই ঝড় তুফানে হইব রওয়ানা হইব রওয়ানা ও মাঝি পাল তুলে দে নাই যাব সোনার গায়ে রওজা মদিনা রওজা মদিনা সালাম দে রে নবীর নামে আজ এই ঝড় তুফানে হইব রওয়ানা হইব রওয়ানা বহুদিনের আশায় মনের পৌঁছে মদিনা মাঝারে গো মিটবে জ্বালা যত বিরহের তাই পেরিয়েছি ভোরে ঢেউয়ের কবলে নৌকা দুলে ভয় তো নেই মনে গো এ আশিক পাগলে শুধু তোরে বলে পৌঁছে দে রে সেখানে কোথায় যেথা রসুল আছেন ঘুমায়ে করব চুমা দুপায়ে লুটব খাজানা যেথা রসুল আছেন ঘুমায়ে করব চুমা দুপায়ে লুটব খাজানা ও মাঝি পাল তুলে দে নাই যাব সোনার গায়ে রওজা মদিনা রওজা মদিনা সালাম দে রে নবীর নামে আজ এই ঝড় তুফানে হইব রওয়ানা হইব রওয়ানা অধম আমি পাপি আমি করি কি উপায় গো পরকালের কথা ভেবে প্রাণে চাই যে যেতে আমি ওই রওজায় গো আসে যেন মরণ আমার শুধু গো সে থাই এমডি মেহবুবের বাসনা পূরণ কি গো হবে না আমাই বলো না এমডি মেহবুবের বাসনা পূরণ কি গো হবে না আমাই বলো না ও মাঝি পাল তুলে দে নাই যাব সোনার গায়ে রওজা মদিনা রওজা মদিনা সালাম দে রে নবীর নামে আজ এই ঝড় তুফানে হইব রওয়ানা